بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে طه طه ما انزلنا عليك القران لتشقى তুমি ক্লেশ পাইবে এই জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করি নাই إلا تذكرة لمن يخشى برم جي بھائي کرے كبل تحار اپدشت تھے تنزيلا ممن خلق الأرض والسماوات العلا جن پرثیبی و شموچ آکاش مندل سشتی کریا چھن تحار نکوٹی تھی یا ابترین الرحمن على العرش استوى دارمائي عرش شماشین له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى جاها چه آکاش ماندولي ته پرثيبي ته اي دوئر انتربورتي ستحاني او بھوگر بے تاها تاهاري وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى جدي تمي اچھا کنٹھے کتھا بولو তবে তিনি তো যা গুপ্ত ও অব্যক্ত সকলেই জানেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুন্দর সুন্দর নাম তাহারই ওয়া হাল আতাকা হাদীসু মূসা মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছিয়াছে কি ইদ রাআ নারান فَقَالَ لِأَهْلِهِمْ كُثُوا فَقَالَ لِأَهْلِهِمْ كُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার বর্গকে বলিল তোমরা এখানে থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোন পথ নির্দেশ পাইব অতঃপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল হে মূসা أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى أمي تمار پرتی پالوك أتوئب تمار پادوكا کھلیا پھلو كارون تمی پوبترو توا اپتاك كروية چھو وأنا اخترتك فاستمع لما يوحى এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি অতএব যাহা ওই প্রেরণ করা হইতেছে তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনী ওয়া আকিমিস সালাতা লিযিক্রি আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ কিয়ামত অবশ্যম্ভাবী আমি ইহা গোপন রাখিতে চাহি যাহাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করিতে পারে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে নিবৃত হইলে তুমি ধ্বংস হইয়া যাইবে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা তোমার দক্ষিণ হস্তে উহা কি قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى সে বলিল উহা আমার লাঠি আমি ইহাতে ভর দেই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং ইহা আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বলিলেন, হে মূসা, তুমি ইহা নিক্ষেপ করো। অতঃপর সে উহা নিক্ষেপ করিল, সঙ্গে সঙ্গে উহা সাপ হইয়া ছুটিতে লাগিল। তিনি বলিলেন, তুমি ইহাকে ধরো, ভয় করিও না, আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরাইয়া দিব। وَاضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى এবং তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাইর হইয়া আসবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে। لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى ইহা এই জন্য যে আমি তোমাকে দেখাইব আমার মহা নিদর্শন গুলির কিছু। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফিরআউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করিয়াছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। ওয়াইয়াসসির লি আমরি এবং আমার কর্ম সহজ করিয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও। ইয়াফকাহু কওলি যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হইতে। হারুন আখি আমার ভ্রাতা হারুনকে উশদুদ বিহি আজরি তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো। ওয়াশরিকহু ফি আমরি ও তাহাকে আমার কর্মে অংশী করো। কাই নুসাববিহাকা কাসীরা যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর। ওয়া নাযকুরুকা কাসীরা এবং তোমাকে স্মরণ করিতে পারি অতি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা। ক্বালা ক্বাদ উতিতা সুআলাকা ইয়া মূসা তিনি বলিলেন, হে মূসা, তুমি যাহা চাইয়াছ তাহা তোমাকে দেওয়া হইল। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম। ইল আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা যখন আমি তোমার মাতাকে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার। আনি কদিফিহি ফিত্তাবুতি ফাকদিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসসাহিলি ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি জে তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো, অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয়, উহাকে আমার শত্রু ও উহার শত্রু লইয়া যাইবে। আমি আমার নিকট হইতে তোমার উপর ভালোবাসা ঢালিয়া দিয়াছিলাম যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَى مَنْ يَكْفُلُهُ فَرَجَعْنَاكَ إِلَى أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى যখন তোমার ভগ্নী আসিয়া বলিল, আমি কি তোমাদেরকে বলিয়া দিব কে এই শিশুর ভার লইবে, তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম যাতে তাহার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায়, এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, অতঃপর আমি তোমাকে মনঃপীড়া হইতে মুক্তি দেই। আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি, অতঃপর তুমি কয়েক বৎসর মাদায়নবাসীদের মধ্যে ছিলে। হে মূসা, ইহার পরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হইলে। واصطنعتك لنفسي এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি اذهب انت واخوك باياتي ولا تنيا في ذكري তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার শরণে শৈথিল্য করিও না اذهبا الى فرعون انه طغى তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে فقولا له قولا لينا لعله يتذكر او يخشى তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে قال ربنا اننا نخاف ان يفرط علينا او ان يطغى তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করিবে قال لا تخافا إنني معكما أسمع وأرى তিনি বলিলেন তোমরা ভয় করিও না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো আমরা তোমার প্রতিপালকের রাসূল সুতরাং আমাদের সঙ্গে বনী ইসরায়েলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যারা অনুসরণ করে সৎপথ ইন্না কদ উহিয়া ইলাইনা আন্নাল আযাব আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা আমাদের প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় قال فمن ربكما يا موسى ফেরাউন বলিল হে মূসা কে তোমাদের প্রতিপালক قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى মূসা বলিল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন অতঃপর পথ নির্দেশ করিয়াছেন ফেরাউন বলিল তাহা হইল অতীত যুগের লোকদের অবস্থা কি মূসা বলিল ইহার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রহিয়াছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মৃত হন না الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বিছানা এবং উহাতে করিয়া দিয়াছেন তোমাদের চলিবার পথ তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং আমি উহা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি তোমরা আহার করো ও তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই ইহাতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি উহাতেই তোমাদেরকে ফিরাইয়া দিব এবং উহা হইতে পুনর্বার তোমাদেরকে বাহির করিব ولقد أريناه آياتنا كلها فكذب وأبى আমি তো তাহাকে আমার সমস্ত নিদর্শন দেখাইয়াছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াছে ও অমান্য করিয়াছে। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى সে বলিল, হে মূসা, তুমি কি আমাদের নিকট আসিয়াছো তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিবার জন্য? فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَجَعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوَى আমরা অবশ্যই তোমার নিকট উপস্থিত করব ইহার অনুরূপ জাদু। সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে, যার ব্যতিক্রম আমরাও করিব না এবং তুমিও করিবে না। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى موسى বলিল, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হইবে। فتولى فرعون فجمع كيده ثم أتى অতঃপর ফেরাউন উঠিয়া গেল এবং পরে তাহার কৌশল সমূহ একত্র করিল, অতঃপর আসিল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى موسى উহাদেরকে বলিল, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিও না, করিলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করিবেন, যে মিথ্যা উদ্ভাবন করিয়াছে সেই ব্যর্থ হইয়াছে। فتنازعوا امرهم بينهم واسر النجوى উহারা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করিল এবং উহারা গোপনে পরামর্শ করিল। قالوا ان هذان لساحران يريدان ان يخرجاكم من ارضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى উহারা বলিল, এই দুইজন অবশ্যই জাদুকর, তাহারা চাহে তাহাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন অবস্থা ধ্বংস করিতে। فَأَجْمِعُوا كَيْدَكُمْ ثُمَّ أْتُوا صَفًّا وَقَدْ أَفْلَحَ الْيَوْمَ مَنِ اسْتَعْلَى অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো, অতঃপর সারিবদ্ধ হইয়া উপস্থিত হও এবং যে আজ জয়ী হইবে সেই সফল হইবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى উহারা বলিল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى موسى বলিল, বরং তোমরাই নিক্ষেপ করো, উহাদের জাদু প্রভাবে অকস্মাৎ মুসার মনে হইল উহাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করিতেছে। فأوجس في نفسه خيفة موسى موسى তাহার অন্তরে কিছু ভীতি অনুভব করিল। قلنا لا تخف إنك أنت الأعلى আমি বলিলাম, ভয় করিও না, তুমি প্রবল। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহা নিক্ষেপ করো, ইহা উহারা যাহা করিয়াছে তাহা গ্রাস করিয়া ফেলিবে, উহারা যাহা করিয়াছে তাহা তো কেবল জাদুকরের কৌশল, জাদুকর যেখানেই আসুক সফল হইবে না। অতঃপর জাদুকরেরা সিজদা অবনত হইল ও বলিল, আমরা হারুন ও মুসার প্রতিপালকের প্রতি ঈমান আনিলাম। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى فرعون بريلو كي؟ আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূসাতে বিশ্বাস স্থাপন করিলে, দেখিতেছি সে তো তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে, সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই এবং আমি তোমাদেরকে খর্জুর বৃক্ষের কাণ্ডে শূলবিদ্ধ করিবই এবং তোমরা অবশ্যই জানিতে পারিবে আমাদের মধ্যে কাহার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا تهارا بوليلو আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন আসিয়াছে তাহার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন তাহার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না, সুতরাং তুমি করো যাহা তুমি করিতে চাও, তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করিতে পারো। আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছি যাহাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করিতে বাধ্য করিয়াছ তাহা, আর আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى যে তাহার প্রতিপালকের নিকট অপরাধী হইয়া উপস্থিত হইবে তাহার জন্য তো আছে জাহান্নাম, সেখানে সে মরিবেও না বাঁচিবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى এবং যাহারা তাহার নিকট উপস্থিত হইবে মুমিন অবস্থায় সৎকর্ম করিয়া তাহাদের জন্য আছে সমুচ্চ মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى স্থায়ী জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে এবং এই পুরস্কার তাহাদেরই যাহারা পবিত্র। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى আমি অবশ্যই মুসার প্রতি প্রত্যাদেশ করিয়াছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বহির্গত হও এবং তাহাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ করো, পশ্চাৎ হইতে আসিয়া তোমাকে ধরিয়া ফেলা হইবে, এই আশঙ্কা করিও না এবং ভয়ও করিও না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم অতঃপর ফেরাউন তাহার সৈন্যবাহিনী সহ তাহাদের পশ্চাদ্ধাবন করিল, অতঃপর সমুদ্র উহাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিল। وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى আর ফেরাউন তাহার সম্প্রদায়কে পথভ্রষ্ট করিয়াছিল এবং সৎপথ দেখায় নাই। يَا بَنِي إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى. هي بني إسرائيل আমি তো তোমাদেরকে শত্রু হইতে উদ্ধার করিয়াছিলাম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে, এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিয়াছিলাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতাগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। তোমাদেরকে যাহা দান করিয়াছি তা হইতে ভালো ভালো বস্তু আহার করো এবং এ বিষয়ে সীমা লঙ্ঘন করিও না, করিলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যাহার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হইয়া যায়। এবং আমি অবশ্যই ক্ষমাশীল তাহার প্রতি যে তওবা করে, ইমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে। হে মূসা, তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলিয়া তোমাকে তরা করিতে বাধ্য করিল কিসে? قالهم أولئك على أثري وعجلت إليك رب لترضى. সে বলিল, এই তো উহারা আমার পশ্চাতে, এবং হে আমার প্রতিপালক, আমি তরায় তোমার নিকট আসিলাম, তুমি সন্তুষ্ট হইবে এই জন্য। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري. তিনি বলিলেন, আমি তো তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলিয়া আসার পর, এবং সামেরি উহাদেরকে পথভ্রষ্ট করিয়াছে। فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَبِّكُمْ فَأَخْلَفْتُمْ مَوْعِدِي. অতঃপর মূসা তাহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই? তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের নিকট সুদীর্ঘ হইয়াছে, না তোমরা চাহিয়াছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ, যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করিলে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري. আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, তবে আমাদের উপর চাপাইয়া দেওয়া হইয়াছিল লোকের অলঙ্কারের বোঝা, এবং আমরা উহা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে সামরিও নিক্ষেপ করে। অতঃপর সে উহাদের জন্য গড়িল এক গোবৎস, এক অবয়ব, যা হাম্বা রব করিত। উহারা বলিল, ইহা তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, কিন্তু মূসা ভুলিয়া গিয়াছে। তবে কি উহারা ভাবিয়া দেখে না যে উহা তাহাদের কথায় সাড়া দেয় না, এবং তাহাদের কোন ক্ষতি অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না? ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহ وَإِنَّ رَبَّكُمُ الرَّحْمَنُ فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي. হারুন ওদেরকে পূর্বেই বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, ইহা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হইয়াছে, তোমাদের প্রতিপালক তো দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى. উহারা বলিয়াছিল, আমাদের নিকট মূসা ফিরিয়া না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا. মূসা বলিল, হে হারুন, তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল? আমার অনুসরণ করা হইতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে? إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. هارون بوليل, هي أمار شهدر أمار شسرو أو كيش دوريونا أمي آشانكا كوريا چيرام جي تمي بولي بي تمي بني إسرائيل در مدد بيبيت سرشتي كوريا چو و تمي أمار باكو پالون جبتمان هاو ناي. قال فما خطبك يا سامري. موسى بوليل, هي ساميري تمار بيپار كي؟ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي. شبرلو আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই, অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হইতে এক মুষ্টি লইয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম, আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এইরূপ করা। وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا. موسى بوليلو, دور هاو تمار جيبت دشا تمار جنو ইহাই রহিল যে তুমি বলিবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রহিল এক নির্দিষ্ট কাল, তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যাহার পূজায় তুমি রত ছিলে, আমরা উহাকে জ্বালাইয়া দিবই, অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষিপ করিবই। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা কদ সাবাক ওয়া কদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। পূর্বে যাহা ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ। ইয়া হইতে যে বিমুখ হইবে সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করিবে। উহাতে উহারা স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দ। যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হইবে এবং যেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিত্তুম ইল্লা আশরা। সেই দিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করিয়াছিলে। আমি ভালো জানি উহারা কি বলিবে। উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করিয়াছিলে। উহারা তোমাকে পর্বত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বল আমার প্রতিপালক উহাদেরকে সমূলে উৎপাটন করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন। অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে। যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না। وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا شهدين وهر آوان كاري رنشورن كوري بي اي باپاري ايدي كو ديك كوري تي پاري بينا دايا مائر شموك شاكل شبد ستبد ہوئي جائي بي شتران مردو پدد دھنی بي ديتو تمي كيچو شوني بينا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا دائمائي جاهاكي أنمتي ديبين و جاهار كتا تيني پسندو كوري بين شبتي تو كهارو شپاري شهدين كونو كاجي آشي بينا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত, কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما চিরঞ্জীব সর্বসত্তার ধারকের নিকট সকলেই হইবে অধবদন এবং সেই ব্যর্থ হইবে যে জুলুমের ভার বহন করিবে। এবং যে সৎকর্ম করে মুমিন হইয়া তাহার কোন আশঙ্কা নাই অবিচারের এবং অন্য কোন ক্ষতির। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا এইরূপেই আমি কুরআনকে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় এবং উহাতে বিশদভাবে বিবৃত করিয়াছি সতর্কবাণী যাতে উহারা ভয় করে অথবা ইয়া হয় উহাদের জন্য উপদেশ। আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি, তোমার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি তরা করিও না এবং বল, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম কিন্তু সে ভুলিয়া গিয়াছিল, আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى স্মরণ করো যখন ফেরেশতাগণকে বলিলাম আদমের প্রতি সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল, সে অমান্য করিল। فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى অতঃপর আমি বলিলাম, হে আদম নিশ্চয়ই তোমার ও তোমার স্ত্রী শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হইতে বাহির করিয়া না দেয়, দিলে তোমরা দুঃখ কষ্ট পাইবে। তোমার জন্য ইহাই রহিল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হইবে না ও নগ্ন হইবে না। এবং সেখানে পিপাসার্ত হইবে না এবং রৌদ্র ক্লিষ্ট হইবে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল, সে বলিল হে আদম আমি কি তোমাকে বলিয়া দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى অতঃপর তারা উভয়ে উহা হইতে ভক্ষণ করিল, তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করিতে লাগিল। আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল। ইহার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন, তাহার তওবা কবুল করিলেন ও তাহাকে পথ নির্দেশ করিলেন। فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى তিনি বলিলেন তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত হইতে নামিয়া যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু, পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের নির্দেশ আসিলে, যে আমার পথ অনুসরণ করিবে সে বিপদগামী হইবে না ও দুঃখ কষ্ট পাইবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى যে আমার শরণে বিমুখ থাকিবে অবশ্যই তাহার জীবন যাপন হইবে সংকুচিত এবং আমি তাহাকে কিয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায়। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলিবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করিলে, আমি তো ছিলাম চক্ষুষ্মান। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তিনি বলিবেন এইরূপেই আমার নির্দেশনা বলে তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি উহা ভুলিয়া গিয়াছিলে এবং সেইভাবে আজ তুমিও বিস্মৃত হইলে। এবং এইভাবে আমি প্রতিফল দেই তাহাকে যে বাড়াবাড়ি করে ও তাহার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না, পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী। أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِأُولِي النُّهَى ইহাও কি তাহাদেরকে সৎপথ দেখাইল না যে আমি ইহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাহাদের বাসভূমিতে ইহারা বিচরণ করিয়া থাকে, অবশ্যই ইহাতে বিবেক সম্পন্নদের জন্য আছে নিদর্শন। তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত না থাকলে অবিসম্ভাবী হইত আশু শাস্তি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى সুতরাং উহারা যাহা বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং দিবসের প্রান্তসমূহেও যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পারো। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত করিও না উহার প্রতি যাহা আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি তদ্বারা তাহাদেরকে পরীক্ষা করিবার জন্য তোমার প্রতিপালক প্রদত্ত জীবন উপকরণ উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। এবং তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও ও উহাতে অবিচলিত থাকো। আমি তোমার নিকট কোন জীবন উপকরণ চাই না, আমি তোমাকে জীবন উপকরণ দেই এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য। উহারা বলে, সে তাহার প্রতিপালকের নিকট হইতে আমাদের নিকট কোন নিদর্শন আনয়ন করে না কেন? উহাদের নিকট কি আসে নাই সুস্পষ্ট প্রমাণ যাহা আছে পূর্ববর্তী গ্রন্থসমূহে? ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى যদি আমি উহাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করিতাম তবে উহারা বলিত, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করিলে না কেন? করিলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হইবার পূর্বে তোমার নিদর্শন মানিয়া চলিতাম। কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতআলামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়ি ওয়ামান ইহতাদা। বলো, প্রত্যেকেই প্রতীক্ষা করিতেছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা করো, অতঃপর তোমরা জানিতে পারিবে কাহারা রইয়াছে সরল পথে এবং কাহারা সৎপথ অবলম্বন করিয়াছে।